পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, জাইলিল মালায়েকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ইয়াযীদু ফিল খালকি মা ইয়াশা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক এক ও একক, তিনি একমাত্র সব কিছুর সৃষ্টিকর্তা। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার পথই একমাত্র পথ, যার পথের উপর কায়েম থাকলেই দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়। আমরা তাফসীর করব সূরা ফাতির। সূরা ফাতির মক্কি সূরা, এবং এই সূরারও বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, একত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, পরকাল সম্পর্কে মানুষকে সজাগ করা, যাতে বিশ্বাসী হয়, ঈমান মজবুত হয় পরকাল সম্পর্কে, আখেরাত মুখী হয় মানুষ। মক্কার জীবনে অধিকাংশ লোক কাফের অস্বীকারকারী ছিল, অল্প কিছু লোক মুসলিম হইল, তারা নতুন নতুন মুসলিম হচ্ছে, সুতরাং তাদের উপর যখন জুলম অত্যাচার হচ্ছে, পরকালের নিয়ামত যদি সামনে থাকে তাহলে দুনিয়ার এই জুলম অত্যাচার কিছুই না, বেপরোয়া হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাজ করবে, তাতে তাদেরও সান্ত্বনা রয়েছে। এই বিষয়গুলি এতে এসছে। এই সূরার নাম ফাতির, প্রথম আয়াতেই ফাতির শব্দটি এসছে, তা নিয়েই নামকরণ হয়েছে। ফাতির মানে সৃষ্টিকর্তা, খালেক। মহান আল্লাহ ইরশাদ করেছেন আলহামদুলিল্লাহ। বেশ কিছু সূরা আল্লাহ পাক শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে, যেমন এই সূরা, সূরা ফাতির এর আগে যে সূরা সাবা, তাতেও আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। সূরাতুল কাহফ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, তো বেশ কিছু সূরা এরকম আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর। যেন আল্লাহ পাক এখানে বলছেন যে হে মানুষ তোমরা বলো, হে নবী, হে মানুষ বলো, কুলু আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা। জাইলিল মালায়েকাতে রুসুলান, এবং ফেরেশতাগণকে যিনি দূত বানিয়েছেন, আল্লাহ পাকের বাণী মানব জাতি পর্যন্ত রাসুলদের মাধ্যমে পৌঁছানোর জন্য ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে দূত রাসুল বানিয়েছেন। তাহলে ফেরেশতাদের মধ্যেও রাসুল রয়েছে। রাসুল মানে বার্তাবাহক, আল্লাহর বার্তা, আল্লাহর পয়গাম আম্বিয়া রসুলগণ পর্যন্ত নিয়ে এসছেন। এছাড়াও কোনো আদেশ নিষেধের নিয়ে অন্যান্য ফেরেশতাদেরকে দুনিয়াতে এই করো, কোনো উত্থান কোনো পতন, অমুক ব্যক্তি ধ্বংস হতে যাচ্ছে, একে আমি রক্ষা করবো, আমার বান্দাকে তোমরা রক্ষা করো, হেফাজতকারী ফেরেস্তা আল্লাহ পাক নিযুক্ত করেন, তারাও দূত আল্লাহ পাকের। ফেরেস্তাদেরকে এখানে রসুল বলা হয়েছে। তাহলে ফেরেস্তাদের মধ্যেও রসুল রয়েছে, আল্লাহ মনোনীত করেছেন, আর মানব জাতির মধ্য থেকে নবী রসুল আল্লাহ পাক মনোনীত করেছেন। উলি আজনেহাতিন, ফেরেস্তারা ডানা বিশিষ্ট, আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডানা দিয়ে তৈরি করেছেন। জিবরিল আলাইহিসসালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার দেখেছেন, একবার মক্কাতুল মুকাররমায় হীরা পাহাড়ের কাছাকাছি, আরেকবার দেখেছেন মেরাজে। মক্কায় যখন দেখেন কাদ সাদ্দাল উফুক, একটি দিগন্ত, এক দিক পুরো পৃথিবীর যেন ঘিরে ফেলেছেন জিবরিল আলাইহিসসালাম। লাহুসিত্ত মিয়াত জানা, 600টি ডানা জিবরিল আলাইহিসসালামের, ফেরেশতাদের ডানা আছে আয়াত প্রমাণ করে। মাসনা ও সোলাসা ও রুবা, দুই দুই, তিন তিন, চার চার, কোনো ফেরেশতার দুই ডানা, তিন তিন ডানা, চার ডানা। ইয়াযীদু ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ পাক তার সৃষ্টিতে বাড়িয়ে দেন যত চান। অনেক ফেরেশতা আছে যাদের এর চাইতে অনেক বেশি ডানা আছে, যেমন জিবরিল আলাইহিসসালাম সম্পর্কে বললাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, এখানে আল্লাহ পাক ঘোষণা করছেন যে দান একমাত্র আল্লাহর, আল্লাহ যদি দেন কেউ বাধা দিতে পারে না, আল্লাহ যদি নিয়ে নেন কেউ দিতে পারে না। এই ইমান ইয়াকিন মানুষকে বড়ই মজবুত বানিয়ে দেয়। এবং যা কিছু আপনার কাছে আছে আল্লাহর দান, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মির রহমা, রহমতের দয়ার যে কোনো দ্বার আল্লাহ পাক মানব জাতির জন্য খুলে দেন, যদি আল্লাহ খুলেন, ফালা মুমসিক আল্লাহা, তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। অমা ইউমসিক, আর যাতে আল্লাহ বাধা দিয়ে থাকেন, ফালা মুরসিল আল্লাহু মিম বাদিহি, আল্লাহর পরে কেউ তা প্রেরণ করার নেই। যে আল্লাহ দিতে চান না, আর কোনো ওলি বুজুর্গ দিয়ে দিল, কোনো উপাস্য দিয়ে দিল, কোনো বসে দিয়ে দিল, কোনো সরকারে দিয়ে দিল, অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই দোয়া শিখিয়েছেন, ফরজ সালাতের পরে পড়ার যে বেশ কিছু দোয়া জিকির আজকার রয়েছে, পড়বেন জিকিরগুলি, তার একটি হচ্ছে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত। এ আয়াতের বাস্তবায়ন, ওয়া হুয়াল আজিজুল হাকিম, সেই আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাবান। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ পাক মানব জাতিকে উপদেশ দিয়েছেন, মুসলিম হইলেও তাদের জন্য উপদেশ, যাতে তাদের ইমান আরও সতেজ হয়, আর যদি তারা মুশরিক কাফের হয় তাহলেও তাদের জন্য উপদেশ। চিন্তা করে দেখো আল্লাহর যে এই অনুগ্রহ নিয়ামতগুলি রয়েছে, এগুলিকে একটু চিন্তা করে দেখো, স্মরণ করো, কোথা থেকে আসলো, কোথা থেকে আল্লাহ কোথায় তোমাকে পৌঁছান, কীভাবে আল্লাহ পাক রক্ষা করলেন, এগুলির পিছনে, এই কারখানার পিছনে কারখানার মালিক একজন আছেন। উযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ পাক যে তোমাদের উপর বহু অনুগ্রহ করেছেন তা স্মরণ করো। হাল মিন খালিকিন গাইরুল্লাহ, আল্লাহ ছাড়াও কি কোনো স্রষ্টা আছে? ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে তোমাদেরকে আকাশ থেকে অথবা পৃথিবী থেকে রিজিক দিয়ে থাকে, আল্লাহ ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লাহু, যখন আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, তো এবাদত তো আল্লাহ ছাড়ার কারো নেই। তৌহিদে রুবুবিয়াত যদি মানছো, তাহলে তৌহিদে উলুহিয়াত এবাদতটাও মানো। যিনি রিজিকদাতা, যিনি সৃষ্টিকর্তা, একমাত্র তাঁরই এবাদত করো। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। ফা আন্না তুফাকুন, তাহলে কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ? আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াই ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, হে নবী, তোমাকে যদি এই লোকের মিথ্যা মনে করে, তাহলে জেনে রাখো যে এটা নতুন কথা না, তোমার পূর্বেও বহু রসুলকে মিথ্যা মনে করা হয়েছে। নূহ, মুসা, ঈসা, অনেক নবী রসুলগণের সাথে এই আচরণই করা হয়েছে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছে সমস্ত কাজ ফিরে যায়, শেষখানে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সৎকেও ফিরে আসতে হবে, অসৎকেও ফিরে আসতে হবে, মমিনকেও ফিরে আসতে হবে, কাফিরকেও ফিরে আসতে হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎ যেন তোমাদেরকে প্রতারিত না করে। দুনিয়ার সুখ শান্তি পেয়ে, ধন সম্পদ পেয়ে তোমরা ধোকায় পড়ে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর আল্লাহ সম্পর্কে প্রধান প্রতারক ইবলিস শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, ধোকায় না ফেলে দেয়, শয়তানের খপ্পরে আসিও না। খারাপ কাজ যেগুলি হচ্ছে তার মানে শয়তান তোমাকে বিভ্রান্ত করছে, সজাগ হয়ে যাও না, আমার দ্বারা কেন খারাপ কাজ হবে, আমাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, আমি জন্মসূত্রে মুসলিম, আল্লাহ পাক ইসলামের তৌফিক দিয়েছেন, আমি মুসলিমের ছেলে কেন এমন হব, সজাগ, যেন এই যে প্রতারক শয়তান তোমাকে বিভ্রান্ত না করে, ধোকায় না ফেলে, চিরকাল এখানে থাকতে আসুন। ইন্না শয়তান আলাইকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, সুতরাং সব সময় তাকে শত্রু হিসাবে গণ্য করবে, কখনো ভুলে যেও না। শয়তান বলে কখনো ভুলে যেও না, সবসময় স্মরণ রাখবে, ভালোটা স্মরণ রাখতে আর মন্দটা স্মরণ রাখতে হয়, ভালোকে অনুসরণ করার জন্য, মন্দ থেকে বেঁচে থাকার জন্য। কোনো শত্রু যদি গ্রামে থাকে, সবসময় সজাগ, কি জানি সামনে যেন না পড়ে, রাতের অন্ধকারে বেরোইলেই চিন্তা আপনার এই শত্রু আক্রমণ না করে, ওই রকমই জিন শয়তান লেগে আছে, সাবধান। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, এই শয়তান তার দলবলকে আহ্বান করে যাতে করে তারা সকলে মিলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয়ে যায়। শয়তান একা কেন জাহান্নামে যাবে? আদম, তোমার জন্যই তো আমাকে জাহান্নামী হইতে হয়েছে, অভিশপ্ত হইতে হয়েছে, তো সুতরাং তোমার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত ছেড়ে দেবো না, সবকে নিয়েই যাবো। এই চেষ্টায় শয়তান লেগে আছে, আর আপনি আপনার চেষ্টা করেন, এই সংগ্রাম জীবনে করতে হবে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা কাফারুল লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ইমানদার এবং সৎকর্মশীল, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য মার্জনা রয়েছে আর মহাপুরস্কার রয়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আফামান যুয়্যানা লাহু সুউ আমালিহি ফারাহু হাসানা ফাইন্নাল্লাহু ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আচ্ছা বলো তো, যেই ব্যক্তির খারাপ কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে, মানে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করছে বিভিন্ন ভঙ্গিমাতে, খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে। এইরকম নর্মালি ব্যবসা বাণিজ্য করে কি আর করবি, পেটের ভাত তো হবে না। অবৈধ ব্যবসা ধর, হিরোইন, গাঁজা, মদ ইত্যাদি এসব ব্যবসা ধর, রাতারাতি বড় লোক হইতে পারবি। যে কোনো পাপের ক্ষেত্রে যেমনভাবে সাজিয়ে পেশ করলে মানুষ গ্রহণ করে, ওইভাবে শয়তান সাজিয়ে পেশ করে। ফারাহ হাসানা, অতপর মানুষ তখন সেটাকে ভালো মনে করে যে কথা তো ভালোই, যুক্তিটা তো ভালোই, আসলেই তো তাড়াতাড়ি বড় লোক হওয়া যাবে, দুনিয়ায় এসছি একটু ভোগ বিলাস করার জন্য, করবো না কি করবো, এই সুযোগ ছেড়ে দেবো। ফাইনাল্লা ইয়ুদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক বলছেন যে এই শ্রেণীর লোক যারা পাপের কাজে লিপ্ত আর যারা সৎকর্মশীল, এখানে উজ্জ আছে, এই দুই দল কি সমান হতে পারে? অনেক সময় কোরআনে কারিমে এইরকমই উজ্জ কিছু রয়েছে যেটা বাগভগিমায় স্পষ্ট হয়। আল্লাহ পাক বলছেন দুই দল কখনো সমান হতে পারে না, এক দল যেটা ভালো লাগে সেটাই করে, শয়তান তাদেরকে তখন গ্রাস করে ফেলে, আর এক দল না, আমি আমার লাগামটা আল্লাহকে দিয়ে দিচ্ছি, তার রাসুলকে দিয়ে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে নিয়ে যাবেন ওইদিকে যাব। ওমা আতাকুমুর রাসূল ফাখুজু, ভালো কাজ যেটা কোরআন হাদিসে বলা হয় সেটা করব, আর যেটা ভালো কাজ বলা হয়নি সেটা কখনো করব না। তো আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা করেন হিদায়ত দান করেন। মানুষ যখন হিদায়তের দিকে এগিয়ে, ভালো কাজে এগিয়ে যায় আল্লাহ পাক, ভালো রাস্তা দেখান, মন্দ কাজের দিকে বেড়ে যায় তখন আল্লাহ পাক ছেড়ে দেন। আল্লাহ বলছেন ফালা তাযহাব নাফসুক আলিম হাসারাত, হে নবী মানব জাতির ওপর তুমি আক্ষেপ করে নিজেকে ধ্বংস করে দিও না, নিজের প্রাণ হারাইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ইমান ইসলামের দাওয়াত দিতেন, আর যখন তারা মানত না কাফের মুশরিকরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত আক্ষেপ করতেন, বড়ই কষ্ট পেতেন। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে তোমার কাজ হচ্ছে মানুষকে ভালো কথা পৌঁছে দেওয়া, মানবে না তারা যাক জাহান্নামে, তোমার এত আক্ষেপ কিসের আবার। ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াসনাউন, মানব জাতি যা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসবো। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাস্থ্য ও অবসর এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে। সহিহ বুখারী সপ্তম খণ্ড মন গড়ানো অধ্যায়, হাদিস সংখ্যা 6412। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই, এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটাই ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের আয়াত নম্বর 9 ইরশাদ করছেন আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবান, আল্লাহ সেই সত্তা যিনি বায়ু প্রেরণ করেন, যেই বায়ুতে ফাতুসীরু সাহাবান মেঘমালাকে সঞ্চারিত করে এই বায়ুতে বাতাসে, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়্যিত, অতপর সেগুলিকে আমি নিয়ে যাই মৃত ভূমির দিকে, অনাবাদ এলাকা যেখানে দীর্ঘদিন বৃষ্টি হয়নি, পানির প্রয়োজন রয়েছে, সেখানে পৌঁছে দিই। ফা আহিয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা, এই জমিনগুলি ভূমিগুলি মরে যাওয়ার পরে মারা জমিকে আমি জীবন দান করে থাকি, ফসলের যোগ্য হয়। কাজালিকা নসুর, এইরকমই পুনরুত্থান হবে। মানুষ হাজার হাজার বছর আগে মরে গেছে, তারপরে আল্লাহ ফাকর রব্বুল আলামিন যখন কুন হয়ে যাও জীবিত, তখন আবার কবর থেকে সঞ্জীবিত হয়ে উঠবে। যে আল্লাহ মৃত ভূমিকে জীবিত করতে পারেন, সে আল্লাহ মৃত মানুষকে জীবিত করবেন না? অবশ্যই করবেন। মানকান ইউরিদুল ইজ্জাত ফাইল্লাহিল ইজ্জাত যাবে, যেই ব্যক্তি ইজ্জত সম্মান চায়, জেনে রাখুক যে ইজ্জত সম্মানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে অসন্তুষ্ট করে, পাপ করে ইজ্জত সম্মান কুড়াতে চেষ্টা করবে না, তাতে পাওয়া যায় না, আল্লাহ অপদস্থ করে দেবেন। এলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথা আল্লাহর কাছেই উঠানো হয়। ওয়াল আমালুস সালেহ ইয়ারফাউহু, এবং সৎ কাজগুলি এই ভালো কথাকে উন্নীত করে, ওপরে উঠিয়ে নিয়ে যায়। অর্থ কি তাফসির, যদি একাধিক কথা বলা হয়েছে, সবচেয়ে যেটা ভালো এবং স্পষ্ট তাফসির সেটা বলছি, ভালো কথা, সবচেয়ে ভালো কথা হচ্ছে কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তাওহীদ, তাওহীদের বাক্য। এছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানুষের কল্যাণমূলক কথা, ভালো কাজের উপদেশ, মন্দ কাজে বাধা দেওয়া, এগুলি হচ্ছে ভালো কথা, নেকির কাজ। উন্নীত করার জন্য যে সেগুলি যেন উত্তম প্রতিদান পান, আপনার জন্য আবশ্যক যে আপনি যেন ইসলামের ফরজ বিধি বিধান পালন করেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত দেন, রমজানে রোজা রাখেন, সিয়াম পালন করেন, হজ ফরজ হজ করেন, মহিলা হইলে পর্দা হিজাব করেন, হালাল রিজিক খান, হালাল রিজিক উপার্জন করেন, এগুলি করলে, এগুলি ফরজ কাজ। মাতা পিতার সেবা করবেন, কষ্ট দেবেন না, এই ভালো কাজগুলি করলে আপনি যে সকাল বিকাল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার বা ভালো উপদেশ কাউকে দিচ্ছেন, ছেলে মেয়েদের লালন পালন করছেন, তাদেরকে ভালো উপদেশ দিচ্ছেন, ভালো শিক্ষা দিচ্ছেন, এই ভালো কথাগুলির নেকি পাবেন। আর মুখের লম্বা লম্বা বলি, ভালো ভালো কথা, আর আমল ফরজ টাই নেই, পাঁচ ওয়াক্ত নামাজ নেই, তাহলে ভালো কথা বলে নেকি পাওয়া যাবে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে টিকিয়ে রাখার জন্য, তার সুরক্ষার জন্য আপনার ফরজ আমল, সলাত, জাকাত, সিয়াম, হজ, এগুলি আবশ্যক, আল্লাহর বিধিবিধান মেনে চলা, এটাই বোঝানো হয়েছে। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা খারাপ চক্রান্ত করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর তাদের চক্রান্তই নিষ্ফল হয়। আল্লাহু খালাকাকুম মিন তুরাব, আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, তোমাদেরকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন, প্রথম মানুষকে, সুম্মা মিন নুতফাতিন, অতপর আল্লাহ পাক শুক্র বিন্দু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, সুম্মা জাআলাকুম আজওয়াজা, তারপরে তোমাদেরকে জোড়া জোড়া করে দিয়েছেন, নারী পুরুষ। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাযাউ ইল্লা বিইলমিহি, আর কোন নারী গর্ভধারণ করে না, আর কোন নারী বাচ্চা প্রসব করে না, একমাত্র আল্লাহ পাকের জ্ঞান ছাড়া। মানে কোথাও কোন নারী গর্ভধারণ করলে আল্লাহ জানেন, সাথে সাথে জানেন, তার আগেও জানেন, সব সময় আল্লাহ পাক জানেন। এমন নাই যে কিছুদিন পরে রিপোর্ট হলো, তারপরে জানলো, যেমন মানুষ আজকাল জানছে পেশাব চেক করে, ব্লাড চেক করার পরে বলে হ্যাঁ পজিটিভ, হ্যাঁ নেগেটিভ, না আল্লাহ জানছেন কখন হবে কি অবস্থায়, আল্লাহ সব সময় জানছেন, জানারও আদি অন্ত নেই, যেমন আল্লাহর সত্তার আদি অন্ত নেই, শুরু শেষ নেই। আল্লাহ পাক তারপরে বলছেন যে এইরকম প্রসব করে বাচ্চা যে ভূমিষ্ঠ হয়, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কোথায় কোন ছেলে জন্মালো, মেয়ে জন্মালো, তার রিজিক পাঠাইতে হবে, ব্যবস্থা আল্লাহ পাক স্তনে তার রিজিকের ব্যবস্থা করে দেন, এটা ছিল না কেন দু চার মাস আগে? আল্লাহ পাক বলছেন ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মারিন, আর কোনো ব্যক্তিকে যদি আয়ু দান করা হয়, তার আয়ু দীর্ঘ করা হয়, ওয়ালা ইউনকাসু মিন উমরিহি, আর কোনো ব্যক্তির আয়ু যদি কম করা হয়, অল্প বয়সে মারা গেল, যৌবনে মারা গেল, চল্লিশ পঞ্চাশে মারা গেল, ইল্লা ফি কিতাব, এসব কথা আল্লাহ পাকের কিতাবে লোহে মাহফুজে সুরক্ষিত ফলো করেছে, ইন্না যালিকা আলা আল্লাহ ইয়াসির, এসব জানা আর লিখে রাখা আর সেই মোতাবেক বাস্তবায়ন হওয়া, এগুলি সব আল্লাহর জন্য সহজ। অমা ইয়াস্তাবিল বাহরান, আল্লাহ বলছেন দুই সমুদ্র এক রকমের হতে পারে না, ওই রকমই সৎ অসৎ লোক এক রকম হতে পারে না। হাজ আজবন ফোরাতুন সায়গুন সারা বহু, এক রকমের পানি হচ্ছে সুমিষ্ট, সুস্বাদু আর সুপেয়, সায়গুন সারা বহু, পান করতে ভালো লাগে, মন ভরে যায় পানি পান করে। ওয়া হাজা মিলহুন ওজাজ, আর এক রকমের পানি হচ্ছে লোনা আর তিক্ত, মুখে নিয়ে আসা যায় না, গিলা তো দূরের কথা। অমিন কুল্লিন তা করুনা লাহমান তরি, আর প্রত্যেকটি সাগর থেকে, এই উভয় রকমের পানি থেকে তোমরা তাজা তাজা গোস্ত খেতে পাও, হ্যাঁ মিষ্টি পানির মাছও খেতে পাও, আবার লোনা পানির সামুদ্রিক মাছও খেতে পাচ্ছ, আল্লাহ দেন না, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ পাক মাছ খেয়ে শুধু লাহাম বলেননি, তরিয়ান তাজা গোশত। এই জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে কম ক্ষতি বা যাতে ক্ষতি নেই বললেই চলে সেটা হচ্ছে মাছ। গরু খাসি মুরগি সব কিছুতেই কিছু ক্ষতির দিক আছে, হ্যাঁ, কিন্তু এতে ক্ষতি নেই, আল্লাহ তাজা গোশত বলেছেন। কোরআনে সায়েন্সও রয়েছে, আজকের সায়েন্স প্রমাণ করছে চর্বি বেশি হয়েছে শরীরে, হার্টের রোগী খাসি খাবেন না, গরু খাবেন না, এই মুরগির চামড়া খাবেন না, কোলেস্ট্রল আছে, ডিমের ভিতরেরটা খাবেন না, বলছে না প্রেশার আছে তাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাছ কখন নিষেধ করবে না মাছ খেতে। অতাস্তাখরিজুনা হিলিয়াতান, আর তোমরা অলংকার বের করো এই সমুদ্র থেকে, তালবাসুনাহা, যেসব অলংকার তোমরা পরিধান করে থাকো হে মহিলারা, মহিলাদের জন্য আল্লাহ জায়েজ করেছেন, পুরুষের জন্য অলংকার দুনিয়াতে নয়। এর জন্য খনিজ পদার্থ সমুদ্র থেকে মণিমুক্তা বেরোয়, আল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন। ওয়াতার আল ফুলকা ফিহে মাওয়াখিরা, আর জলজাহাজকে দেখবে যে সমুদ্রের বুক চিরে চলমান হয়েছে। দেখেন সমুদ্র পথে এত ভারী ভারী বিশাল বিশাল জাহাজ কিভাবে সমুদ্রের পানিকে যেন ফেড়ে চলে যাচ্ছে। লেতাবতাগু মিন ফাদলিহি, যাতে করে আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো। ব্যবসায়ী সম্পর্ক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ব্যবসা, অধিকাংশ ব্যবসা আমদানি রফতানি নির্ভর করছে এই জলপথের উপর। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো। ইউলেজুল্লাইলা ফিন নাহারি ওয়া ইউলেজুন নাহারা ফিল লাইল, আল্লাহ পাক রাতকে দিনে প্রবিষ্ট করেন, দিনকে রাতে প্রবিষ্ট করেন, রাত ছোট হয় দিন বড় হয়, দিন ছোট হয় রাত বড় হয়। আল্লাহ বলছেন ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, আর সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, যেইভাবে আল্লাহ চলতে বলেছেন ওইভাবে চলতে আছে, ব্যতিক্রম ঘটে না। আর নিয়ন্ত্রণের আরেকটা অর্থ হতে পারে যে তোমাদের নিয়ন্ত্রণে করে, তোমাদের সেবায় আল্লাহ নিয়োজিত করেছেন। এই সূর্য চন্দ্র যে উপকারটা মানুষকে দিচ্ছে, এটা না থাকলে মানুষের জন্য চলাফেরা মুশকিল হয়ে যেত, অসম্ভব হয়ে যেত। সূর্যের তাপ না পেলে বা কম হলে, একটু বেশি হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কল্লুইয়াজরিলি আজালি মোসাম্মা, প্রত্যেকটি চলতে আছে, সূর্য চন্দ্র চলমান অবস্থায় রয়েছে নির্ধারিত সময়ের জন্য কিয়ামত পর্যন্ত, একটি অর্থ। আরেকটি হচ্ছে যে প্রত্যেক দিন প্রত্যেক মাস আল্লাহ পাক রব্বুল আলমিন চলার কক্ষ নির্ধারিত করেছেন সূর্য চন্দ্রের। জালিকুম আল্লাহ রব্বকুম, এই তো আল্লাহ, তিনি তোমাদের পরওয়ারদিগার প্রতিপালক। লাহুল মুলকু, সার্বভৌমত্ব তার, মালিকানা তার। ওয়াল্লাযিনা তুদউনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তাদের কাছে কি পাবে? তারা তো খেজুরের আটির ওপর যে সবচাইতে চিকন পাতলা আবরণ রয়েছে সেটারও মালিক নয়। কিতমির ওটাকে বলা, যেগুলি আল্লাহর সাথে শরিক করা হয়েছে, এরা খেজুরের তো মালিক নয়, খেজুরের আটিরও মালিক নয়। খেজুরের আটির ওপর যে হালকা আবরণ আছে ওটারও মালিক নয়, সেটারও মালিক আল্লাহ। তাহলে তোমাকে ছেলেই কী করে দিতে পারে, রোগী কী করে ভালো করতে পারে, আর রুজির বরকতি কী করে দিতে পারে? ইনতাদুহুম, আল্লাহ বলছেন ওরা মারা গেছে, সুতরাং তাদেরকে যদি ডাকো দোয়া করো, লা ইয়াসমাউ দোয়া, তোমাদের দোয়া শোনে না, ডাক শোনে না। ওয়ালাউ সামিউ, আর ধরেই নিলাম যদি শুনেও, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া কখনো দিতে পারবে না। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিনে তোমাদের এই শিরককে অস্বীকার করবে, বলবে যে আল্লাহ এসব আমি শিখাইনি, এরা নিজেরাই রচনা করেছে। যদি সত্যিকার আল্লাহ নেক বান্দা তারা হয়, তাহলে কিয়ামতের দিনে সব অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আর যিনি সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ, তার মতো তোমাদেরকে সত্য কথা কেউ বলতে পারবে না। আল্লাহ বলছেন তাওহীদের কথা, সুতরাং তোমরা মেনে নাও। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ আল গানিউল হামিদ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত, তিনি প্রশংসিত। ইন আশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহ পাক চাইলে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন, নিয়ে যাবেন, আর নতুন সৃষ্টি আল্লাহ নিয়ে আসবেন, পৃথিবী আবাদ করবেন তাদেরকে দিয়ে। ওমা জালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য এটা কোনো কঠিন বিষয় না। আজিজ মানে এখানে কঠিন, আজিজের একাধিক অর্থ হয়। ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বোঝা উঠাবে না, নিজ নিজ বোঝা উঠাইতে হবে। তবে বিভ্রান্ত যদি করে থাকে, হ্যাঁ বোঝা উঠাবে, কারো যদি গুমরাহির বিভ্রান্তির কারণ হয় তাহলে বোঝা উঠাইতে হবে, সেটা নিজের অন্যায়ের কারণে সে ওটা উঠাইতে হলো। ওয়াইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাই, আর যদি কোনো ভারাক্রান্ত ব্যক্তি নিজের বোঝাটা উঠাবার জন্য ডাকে কিয়ামতের দিনে, যে দেখো ভাই আব্বা আম্মা আমার বোঝা গুনার বোঝা খুব ভারী হয়ে গেছে, একটু হালকা করে দেন, লা ইউহমাল মিনহু শাই, বহন করা অবশ্যই হবে না, কেউ কারো বোঝা উঠাবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিকট আত্মীয় হোক না কেন, ইন্নামা তুনজিরুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব, হে নবী, তাদেরকেই তুমি সতর্ক করতে পারবে যারা তাদের প্রতিপালককে ভয় করে না দেখে, না দেখে বিশ্বাস আল্লাহর কথা তার রসুলের কথা, যারা করে তারাই সতর্ক হবে, সাবধান হবে। ওয়া আকামুস সালাত, আর যারা নামাজি তারাই সতর্ক হবে, বেনামাজি সতর্ক নয়, বেনামাজির দ্বারা যে কোনো পাপ হইতে পারে, বেনামাজি মদ খেয়ে নিতে পারবে, বেনামাজি প্রয়োজনে খুন করে দিতে পারে, বেনামাজি ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারে, কিন্তু সত্যিকার অর্থে নামাজি হইলে অসম্ভব। ওমান তাজাক্কা ফাইন্নামে ইয়াতাজাক্কা লিনাফসি, আর যেই ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করলো, নিজেকে পবিত্র করলো, সে নিজের কল্যাণেই করল, তোমারই লাভ আছে। ওয়াইল আল্লাহিল মাসির, আল্লাহর কাছে প্রত্যাবর্তন স্থল। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ এবং চক্ষুওয়ালা সমান হতে পারে না, অর্থাৎ মমিন আর কাফের সমান হতে পারে না। ওয়ালা জুলুমাত ওয়ালা নূর, আর অন্ধকার সমূহ আর আলো সমান হতে পারে না, কুফরির অন্ধকার শিরকের অন্ধকার আর তৌহিদ সমান হতে পারে না। ওয়ালা জিল্লু ওয়ালা হারুর, ছায়া আর রৌদ্র সমান হতে পারে না, যেমন তেমনি জান্নাত জাহান্নাম সমান হতে পারে না। অমা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালা আমওয়াত, জীবিত ব্যক্তিরা আর মৃতরা সমান হতে পারে না। জ্ঞানী, এখানে বোঝানো হয়েছে জ্ঞানী আর যারা অজ্ঞান, যারা শিক্ষিত আর অশিক্ষিত, যারা বুদ্ধি দিয়ে চিন্তাশীল হয় আর যারা চিন্তাই করে না, বাপ দাদা করেছে করছি, সমান হতে পারে না দুই দল কখনো। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে চান শুনিয়ে দেন। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, আর যারা কবরে চলে গেছে হে নবী তাকে কখনো শোনাতে পারবেন। তাহলে মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না, এই আয়াত স্পষ্ট করে। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কে ডাকছে তাদেরকে, কে বলছে মাদাদ, কে বলছে কি, কিছুই তারা শুনে না। আল্লাহ বলছেন হে নবী ইন আনতা ইল্লা নজির, তুমি তো একমাত্র সতর্ককারী। তাহলে স্পষ্ট হলো আমাদের এই আয়াত যে সামনে রয়েছে তা দিয়ে, যে আমরা মৃতকে ডাকবো না, আর জীবিতকে অতটুকু ডাকা যাবে সাহায্যের জন্য যতটা আপনার সামনে সাধারণভাবে সাহায্য করতে পারে। অসাধারণ ক্ষেত্রে নয় যে 5000 কিলোমিটার দূর থেকে আপনি ডাকছেন আপনার জীবিত পীর বাবাকে, বাবাকে উদ্ধার করো, শিরকিটাও, কারণ এইভাবে সাধারণ তো সাহায্য হয় না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরাফতুল্লাহা রাব্বি আশরাকা আন-নূরু বি কলবি মালা আল-বিশরু হায়াতি মুল আদা আল্লাহু দারবি ইয়া লাসাদি ওয়া হানাই ইয়া লাফাউজি ওয়া আলাই عيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো, যার কোন তুলনা নেই। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই, অক্ষরে অক্ষরে সত্য, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য, যা মহান আল্লাহ পাঠিয়েছেন মুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য, যা সব থেকে পবিত্র বই। আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোন গ্রন্থ নেই, যা মুমিনের জীবনকে আলোকিত করে দেয়। দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ, পবিত্র কোরআন, আজ রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, নিকাহ, সলিউশন ও প্রবলেম, হেভেন ও হেল, দ্যাট ইজ আ মিসকনসেপশন, ইউ চুজ বিউটি, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr.